أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته سعودي عرب থেকে আবু মুসা ভাই একটি প্রশ্ন বলেছেন অনেকে রাগান্বিত হয়ে স্ত্রীকে তালাক দেন এরপর আবার সংশোধনায় ফিরিয়ে নেন এ ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ সম্মানিত ভাই তালাক একটা ঘৃণিত কাজ স্বামী স্ত্রীর জন্য এমন পর্যায়ে যাওয়া যাবে না যে পর্যায়ে তালাকের পর্যায়ে চলে যায় কারণ হাদিসে এসেছে যে আবগাজুল হালাল ইনদাল্লাহি আত-তালাক ওয়াসওয়াল আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত দুটি কাজ যেটা বৈধ সেটা হলো মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করা এবং আরেকটা হলো তালাক দেওয়া তাই তালাক দেওয়া থেকে বিরত থাকতে হবে এক এখন যদি কোনো ব্যক্তি খুব রাগান্বিত হয়ে তালাক দেয় তাহলে সেই তালাক পতিত হয় না খুব রাগান্বিত হয়েছে এমন রাগ যে তার চিন্তা চেতনা তার মানে মস্তিষ্ক মনে হয় যে বিগড়ে গেছে এরকম মানে সে কি বলবে না বলবে কোনো কিছু পাচ্ছে না খোঁজে এই অবস্থায় স্ত্রীকে তালাকে তোমাকে তালাক তোমার মা সুদ্ধায় তালাক তালাক তালাক তালাক একই এরকম করে তার 14 গোষ্ঠীতে তালাক দিয়ে দেয় এমন রাগ এরকম যদি বলে এই অবস্থায় খুব রাগান্বিত হয়ে তালাক দিলে তালাক পতিত হয় না এটা হলো ইসলামী শরীয়তের বিধান এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন শেখ মোহাম্মদ ইবনে আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুমুল্লাহ তাদের ফতোয়া হলো এটা এবং তারা এই কথা বলেছেন তাদের কথা কারণ এর দলিল কি এর দলিল হলো যে ইমাম আহমদ আবু দাউদ ইবনে মাজায় একটি হাদিস বর্ণিত রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তালাকা ওয়ালা ইতাকা ফি ইগলাক যখন তা মানে এগলাক অবস্থায় থাকে অর্থাৎ খুব রাগান্বিত অবস্থায় থাকে সেই অবস্থায় কেউ যদি তালাক দেয় অথবা কোনো গোলাম আজাদ করে দেয় তাহলে সেটা পতিত হবে না এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং এটাই হলো ইসলামের মূল ধারা এখন এই জন্য করে খুব রাগান্বিত অবস্থায় কেউ তালাক দিলে এটা তালাক পতিত হয় না এই জন্য শেখ বিন বাজ রাহেমাহল্লা এবং ইবনুল কাইয়্যিম রাহেমাহল্লা তার একটা ফতোয়া গ্রন্থে এমন একটা গ্রন্থে রয়েছে যেই গ্রন্থটাতে তিনি বলছেন যে এই তালাক রাগটা হলো তিন ধরনের এই রাগটা হলো তিন ধরনের দুই ধরনের রাগে তালাক পতিত হয় না কিন্তু এক ধরনের রাগে তালাক পতিত হয়ে যায় সেই এক ধরনের দুই ধরনের রাগটা কি যে এক নম্বর হলো যে হালা ইয়াতাগাইয়াব মা শুউর এমন রাগ হয়েছে যেখানে তার মানে কি বলতেছে না বলতেছে রাগকারী ব্যক্তি সে নিজেই বুঝতেছে না তাহলে এই ব্যক্তিকে তখন পাগলের মতো মনে হবে এবং এই অবস্থায় সে যদি তালাক দেয় সকল ওলামায়ে কেরামের নিকটে এই ব্যক্তির তালাক পতিত হবে না আলহাল সানিয়া দ্বিতীয় আরেকটি হলো যে ওহিয়া ইস্তাদ্দা বিহিল গজব তার রাগ অনেক হয়েছে কিন্তু হ্যাঁ তার মানে ব্রেন ঠিক আছে মানে কি বলতেছে না বলতেছে সে বুঝতে পারতেছে রাগও কঠিন কিন্তু কি বলতেছে না বলতেছে বুঝতে পারতেছে তার যে এহসাস তার অনুভূতি এটা নষ্ট হয়ে যায়নি আর এই অবস্থায় তার জ্ঞান থাকা অবস্থায় জ্ঞানের কিছু রয়েছে এবং রাগও রয়েছে এই অবস্থায় সে যদি তালাক দেয় এই অবস্থায়ও তার তালাক সহি কাউল অনুযায়ী এই অবস্থায়ও তার তালাক পতিত হবে না তৃতীয় আরেকটি অবস্থা আছে সেটি হলো যে আইয়াকুন আল গাজব আদিয়ান লাইসা বিশাদীদ জিদ্দান যে সাধারণত এমনি আমরা যেমন করে রাগ করি একজন আরেকজনের উপর এরকম রাগ মানে অত কঠিন রাগ নয় স্বাভাবিক রাগ হ্যাঁ এরকম যদি রাগ হয় এবং তার মস্তিষ্ক বিকৃত না হয় সে যা কিছু বলে স্বাভাবিক রাগ এটা হয়ে গেছে হ্যাঁ এবং এর কারণে তার জ্ঞানও লোপ পায় না এই স্বাভাবিক রাগের মধ্যে যদি কেউ তালাক দেয় তাহলে এই তালাকটা তার পতিত হবে এবং একসঙ্গে যদি তিন তালাকও দেয় সেটা এক তালাকে রূপান্তরিত হবে এটা এক তালাক হবে এবং এই ইদ্দতের ভিতরে অর্থাৎ তিন মাসের ভিতরে তাকে ফিরিয়ে নিতে হবে তাহলে এই নারীকে আপনার নিতে পারবে কিন্তু যদি ইদ্দত পার হয়ে যায় আর যদি ফিরিয়ে না নেয় তাহলে ওই নারী তাকে সে অন্যত্র যেতে পারবে কিন্তু সে যদি আবার ওই নারীকে নিতে চায় এক তালাক হওয়ার পরে ইদ্দতের মধ্যে ফিরিয়ে না নেয় না তাহলে সেক্ষেত্রে তাকে নতুন করে বিবাহ করে নতুন মহরের মাধ্যমে আবার ফিরিয়ে নিতে পারবে তাহলে আমরা যেটা বুঝলাম এই কথাগুলি আপনারা সুন্দর করে আরো পাবেন যে ইগাছাতুল লহফান ফি হুকমি তালাকিল গাজবান, অর্থাৎ রাগান্বিত ব্যক্তির তালাক দেওয়ার বিধান সম্পর্কে ইগাছাতুল লহফান নামে একটি বই লিখেছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার একজন ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। সেখানে অনেক মাসআলা আছে, তার মধ্যে এই মাসআলাটাও উল্লেখ করা হয়েছে। কাজেই আশা করি বুঝতে পেরেছেন যে খুব কঠিন রাগান্বিত হয়ে তালাক দিলে তালাক পতিত হবে না, কিন্তু স্বাভাবিক রাগের মাধ্যমে দিলে এটা পতিত হবে। হাজা আল্লাহ আলম সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।